الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الكجس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام محترم حاضرین এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা আপনারা বারবার শুনেছেন আমি দারুণভাবে অসুস্থ, তাই একটা কথা বারবার বললে বিরক্তির কারণ হয়, এই জন্য আমার অসুস্থতার বিবরণ আপনাদেরকে আর শোনাইয়া বিরক্ত করতে চাই না। শুধু এতটুকু বলতে চাই যে অসুস্থ অবস্থায় কতক্ষণ কথা বলতে পারি জানি না, যতক্ষণই আল্লাহ কথা বলার তৌফিক দান করেন আপনারা ধৈর্যের সাথে মনোযোগে শোনার বুঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার, আপনাদের বুঝার মতো করে শোনার তৌফিক দান করুন। মানুষের মন, বাংলা ভাষায় বলে মন, কোরআনের ভাষায় এটাকে বলে নফস। কোরআনের ভাষায় যেই জিনিসটাকে মানুষের নফস বলা হয়, বাংলা ভাষায় এটার নাম মন। মন একটা অনুভূতি শক্তি, চেতনা শক্তি। যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত, জাগ্রত এবং সচেতন থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে একটা অনুভূতি শক্তি থাকে, এটাকেই মন বলা হয়। ঘুমন্ত অবস্থায় এটা থাকে না। হাসপাতালের অপারেশনের রোগীকে যখন অচেতন করা হয় তখন অনুভূতি শক্তিটা থাকে না, প্রাণ থাকে কিন্তু মন থাকে না। বুঝে থাকলে দেখুন তো প্রাণ আর মন কি একই জিনিস না ভিন্ন ভিন্ন? প্রাণ হলো জীবনী শক্তির নাম, যা দেহ থেকে বের হয়ে গেলে মানুষ মরে যেতে বাধ্য হয়। প্রাণ শরীর থেকে বের হয়ে গেলে মানুষ মরে যায়। আর মন বা অনুভূতি শক্তিটা যদি মানুষের ভিতরে না থাকে তাহলে মরে যায় না অচেতন হয়ে যায়। তাহলে প্রাণ আর মন এক জিনিস নয়, দুই জিনিস। এই মনটা কৃষকের ক্ষেতের মতো, কৃষকের ক্ষেতে দুইটা জিনিস ফলে, একটা ফসল আর একটা আগাছা। কৃষকের ক্ষেতে ফসলও ফলে আগাছাও ফলে। ফসল চেষ্টা করে ফলাতে হয়, আর আগাছা এমনিতেই ফলে। কৃষিকাজ সম্পর্কে যাদের জানা আছে বলুন তো, আগাছা কি চাষ করে ফলাতে হয়? এমনি ফলে, কিন্তু ফসল এমনিতেই ফলে না, চাষ করে ফলাতে হয়। ঠিক তেমনিভাবে মানুষের মন কৃষকের ক্ষেতের মতো, এর মধ্যে দশ রকমের ফসল চাষ করে ফলাতে হয়, না ফলাইলে আরো দশ রকমের আগাছা মানুষের মনের ক্ষেতের মধ্যে এমনিতেই ফলে। মনের ক্ষেতের ফসলও দশ প্রকার, আগাছাও দশ প্রকার। ফসলগুলি এমনিতেই ফলে না চাষাবাদ করে ফলাতে হয়? আর আগাছাগুলি ফলাতে হয় না এমনিতেই ফলে? তাহলে মন কিসের মতো হলো? কৃষকের ক্ষেতের মতো। মনটা কিসের মতো হলো? কৃষকের ক্ষেতের মতো। মানুষের মনের মধ্যে যে সমস্ত আগাছা এমনিতেই ফলে, এইগুলি যদি কেউ পরিষ্কার না করে তাহলে তার মন তার আত্মাটাকে নাপাক করে ফেলে। আগাছা যেমন ক্ষেতকে বিনষ্ট করে ফেলে, তেমনিভাবে মনের আগাছাগুলি তার আত্মাকে অপবিত্র করে ফেলে। এই আগাছাগুলি মনের ক্ষেত থেকে পরিষ্কার করলে পরে মানুষের আত্মা পাক পবিত্র হয়ে যায়। বলুন, মনের আগাছা থাকলে আত্মা পবিত্র হয় না পরিষ্কার করলে? পরিষ্কার করলে আত্মা পবিত্র হয়। মানুষের মনের মধ্যে যে সমস্ত আগাছা ফলে সর্বমোট কতটা? দশটা। এই দশটা আগাছার মধ্যে একটা আগাছার নাম হুব্বে দুনিয়া। মানুষের মনের ক্ষেতে যতগুলি আগাছা অটোমেটিকলি ফলে, এর মধ্যে একটা আগাছার নাম হুব্বে দুনিয়া। এর বাংলা অর্থ হলো দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের লোভ লালসা, ক্ষণস্থায়ী জীবনে উপভোগ করার মতো লোভ লালসা, এটাকে হুব্বে দুনিয়া বলা হয়। তজকিয়ায়ে নফসের পরিভাষায়, আত্মশুদ্ধির পরিভাষায়, এই হুব্বে দুনিয়া এর কতগুলি স্তর আছে। প্রথমত, দুনিয়ার ভালোবাসা দুই প্রকার, একটা হালাল আর একটা হারাম। ফসল উপার্জনের লোভ যদি না থাকে তাহলে কৃষক তার ক্ষেতে চাষাবাদ করবে না। এটাও তো একটা হুব্বে দুনিয়া। মুনাফার লোভ যদি ব্যবসায়ীর অন্তরে না থাকে তাহলে সে ব্যবসা করবে না, এটাও একটা হুব্বে দুনিয়া। বেতনের লোভ যদি চাকুরিজীবীর অন্তরে না থাকে তাহলে সে চাকুরির ডিউটি করবে না, এটাও একটা হুব্বে দুনিয়া। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, এই হুব্বে দুনিয়াগুলি কৃষকের মনে যে ফসলের লোভ থাকে, ব্যবসায়ীর মনে যে মুনাফার লোভ থাকে, চাকুরিজীবীর মনে যে বেতনের লোভ থাকে, এটা হারাম না হালাল? ইল্লা হালাল। আর হুব্বে দুনিয়ার আরেকটা অংশ আছে হারাম, সেটা হলো অর্থ উপার্জনের জন্য কৃষিকাজ করে না, ধন সম্পদ উপার্জনের জন্য ব্যবসা করে না, ধন সম্পদ উপার্জনের জন্য চাকুরি করে না, চুরি করে, ডাকাতি করে, জবরদখল করে, ছিনতাই করে, রাহাজানি করে, এগুলিও তো দুনিয়ার সম্পদের লোভেই করে। যারা কৃষিকাজ করে তারাও দুনিয়ার সম্পদের লোভেই করে, যারা ব্যবসা করে তারাও মুনাফার লোভেই করে, যারা চাকুরি করে তারাও বেতনের লোভেই করে, যারা চুরি করে তারাও সম্পদের লোভেই করে, ডাকাতি যারা করে তারাও সম্পদের লোভেই করে, যারা সুদ খায় ঘুষ খায় কিসের লোভে? তাইলে কৃষকের মনে অসম্পদের লোভ আছে, ব্যবসায়ীর মনে অসম্পদের লোভ আছে, চাকুরিজীবীর মনে অসম্পদের লোভ আছে, চুরের মনে, ডাকাতের মনে, সুদকুরের মনে, ঘুষকুরের মনে অসম্পদের লোভ আছে। সবটাই একরকম না? একটা হালাল আর একটা হারাম, একটা হালাল আর একটা হারাম। এই হারাম দুনিয়ার লোভ যাদের অন্তরে থাকে, দুনিয়া উপভোগ করার হারাম লালসা যাদের অন্তরে থাকে, এটা তিন প্রকার। দুনিয়াকে হারাম উপায়ে উপভোগের লালসা যাদের অন্তরে থাকে, এটা কত প্রকার? তিন প্রকার। একটাকে বলে হুব্বে যা, আরেকটার নাম হুব্বে মাল, আরেকটার নাম হুব্বে নিসওয়ান। বাংলা হলো কর্তৃত্বের লোভ একটা, ধন সম্পদের লোভ আরেকটা, নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ আরেকটা। দুনিয়ার হারাম লোভ কত প্রকার? একটা কর্তৃত্বের লোভ, একটা ধন সম্পদের লোভ, আরেকটা নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন সব জনগোষ্ঠীর উপর কর্তৃত্ব করে গায়ের জুড়ে, যারা আন্তরিকভাবে তারে কর্তা হিসাবে মানতে রাজি নয়, মানুষ যাকে আন্তরিকভাবে কর্তা হিসাবে মানতে রাজি নয়, সে যদি গায়ের জুড়ে তাদের উপর কর্তৃত্ব করে, তাহলে শেষ বিচারের দিন হাশরের মাঠে আল্লাহ এ সমস্ত কর্তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর হাশরের বিচারে আল্লাহ যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের কপাল ভালো না চরমভাবে খারাপ? চরমভাবে খারাপ। এই হাশরের দিনে এই খারাপ দুর্গতি কারণ দুনিয়ার লোভ। কত নম্বরটা? এক নম্বরটা কর্তৃত্বের লোভ, দুই নম্বর ধন সম্পদের লোভ। যারা সুদখুর, যারা ঘুষখুর, এদের অন্তরে দুনিয়ার লোভ আছে, হালালটা না হারামটা? কত নম্বরটা? দুই নম্বরটা। আর তিন নম্বরটা হলো নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। এটা এমন ব্যাপক আকার ধারণ করেছে বর্তমানে যে বর্তমানে অধিকাংশ মুসলমান এটাকে কোনো গুনাহই মনে করে না। নারী পুরুষের অবাধ মিলামিশা, অবাধ চলাফেরা, পর্দা ব্যতি রেখে, পর্দা ছাড়া নারী পুরুষের দেখাশোনা, চলাফেরা, উঠা বসা, মিলামিশা হারাম। এই অনুভূতি বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মধ্যে নেই। এই তিন প্রকার দুনিয়ার লোভ হলো হারাম। আর ব্যবসায়ের মাধ্যমে যে মুনাফার লোভ হয়, কৃষিকাজের মাধ্যমে ফসল পাওয়ার লোভ হয়, চাকুরির মাধ্যমে বেতন পাওয়ার লোভ হয়, এগুলি হারাম না হালাল? হালাল। ধন সম্পদ উপার্জনের হালাল লোভ লালসা, এটা আবার দুই প্রকার। ধন সম্পদ উপার্জনের লোভ লালসা যেটা হালাল, সেটা আবার দুই প্রকার। একটা হলো সংসারের জন্য দরকারি, আর একটা হলো সংসারের জন্য দরকারি নয়, অতিরিক্ত। কথা বুঝেন? বলুন, ধন সম্পদের হালাল লালসাটা, লোভটা কত প্রকার? একটা হলো সংসারের জন্য দরকারি, আর একটা হলো সংসারের জন্য দরকারি নয়, অতিরিক্ত। সংসারের জন্য যেটুকু ধন সম্পদ উপার্জন করতে হয় সংসারের দরকারে, এটা ফরজ এবাদতের সমান সওয়াবের কাজ। সংসার পরিচালনার জন্য যে পরিমাণ ধন সম্পদ হালাল উপায়ে উপার্জন করতে হয়, কৃষিকাজ যারা করেন সংসার পরিচালনার জন্য, ব্যবসা যারা করেন সংসার চালাবার জন্য, চাকুরি যারা করেন সংসার চালাবার জন্য, তাদের কৃষিকাজে এবাদতের সওয়াব, তাদের ব্যবসায় এবাদতের সওয়াব, তাদের চাকুরিতে এবাদতের সওয়াব। কারণ এদের ফসল, এদের মুনাফা, এদের বেতন সংসারের জন্য দরকারি। আর হালাল উপার্জনের আরেকটা লোভ আছে, যেটা সংসারের জন্য দরকারি নয়, অতিরিক্ত। তার যে পরিমাণ ধন সম্পদ আছে এর দ্বারা সংসার চলে, তারপর আরও ব্যবসা করে। তার যে পরিমাণ সম্পদ আছে এর দ্বারা সংসার চলে, তারপরেও আরও চাকুরি করে। বুঝে থাকলে বলুন, সেটা দরকারি না অতিরিক্ত? এই অতিরিক্ত উপার্জনে কোনো গুণা নাই, অতিরিক্ত উপার্জনে কোনো গুণা নাই। কিন্তু অতিরিক্ত উপার্জনটা যদি গরিবকে সাহায্য করার উদ্দেশ্যে হয়, ধর্মের কাজে দান করার উদ্দেশ্যে হয়, তাহলে অতিরিক্ত উপার্জনটাও এবাদতের সব। সংসারের দরকারিটা তো এবাদতের সব, সংসারের জন্য দরকারি নয় এমন অতিরিক্ত ধন সম্পদের উপার্জন যদি গরিবকে সাহায্য করার উদ্দেশ্যে হয়, ধর্মের কাজে সাহায্য করার উদ্দেশ্যে হয়, তাহলে অতিরিক্ত উপার্জনটাও এবাদতের সব। আর অতিরিক্ত উপার্জনটা যদি গরিবকে সাহায্য করার উদ্দেশ্যে নয়, ধর্মের কাজে সহযোগিতা করার উদ্দেশ্যে নয়, দুনিয়ার জীবনে আরও মজায় খাওয়ার জন্য, দুনিয়ার জীবনে আরও আরামে থাকার জন্য হয়, এটা হালাল হলেও, জায়েজ হলেও, এতটুকু দুনিয়ার লোভ, আমার যে পরিমাণ ধন সম্পদ আছে সংসার চলে, আরও ধন সম্পদ উপার্জন করতে চাই গরিবের সাহায্যের জন্য নয়, আরও ধন সম্পদ উপার্জন করতে চাই ধর্মের কাজের জন্য নয়, দুনিয়াতে আরও মজায় খাওয়ার জন্য, আরও মানসম্মত জীবনযাপনের জন্য, এটাও দুনিয়ার লোভের একটা স্তর। বলুন, হারাম না হালাল? হ্যাঁ, হালাল। এই হালাল সম্পদের লোভটা যাদের অন্তরে থাকে, এদের কোনো গুনাহ হবে না, কিন্তু এরা আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য যত শর্ত শরায়ত আছে, এর মধ্যে একটা হলো হুব্বে দুনিয়া বর্জন করতে হবে। এখানে হুব্বে দুনিয়া বলতে এই জিনিসটা বোঝানো হয়েছে, এটা অতি শুকনো একটা আগাছা জামনের মধ্যে ফলে, এটা মন থেকে পরিষ্কার না করা পর্যন্ত আল্লাহর ওলি হওয়া যাবে। বলুন, হারাম লালসাটা না হালালটাও? হালালটার কোন পর্যায়ে? যেটা সংসারের জন্য দরকারি নয়, সম্পদ উপার্জনের লালসা হালালটা, কিন্তু সংসারের জন্য দরকারি নয়, গরিবের সাহায্যের জন্য নয়, ধর্মের কাজের জন্য নয়, দুনিয়াতে আরো মজায় খাওয়ার জন্য, আরো আরামে থাকার জন্য। এই হালাল উপার্জনের লালসা যার অন্তরে থাকে, তার কোনো গুনাহ হবে না, কিন্তু এই লোকটা আল্লাহর ওলি হতে পারবে না। বুঝে থাকলে বলুন তো, ওলি হওয়া কি এতই সোজা ব্যাপার? আমাদের সমাজে তো ওলি কাকে বলে এটা না জানার কারণে, না বুঝার কারণে মানুষে এই বন্ডদেরকে ওলি মনে করে, বন্ডদেরকে পীর মনে করে। বন্ডরা ওলিও নয়, বন্ডরা পীরও নয়, বন্ডরা তো বন্ডই। সে আলোচনা আমি একটু পরে যাই, মনের আগাছা সম্পর্কে কিছু পরিচয় আরো পরিষ্কার হবে। মানুষের মনের ক্ষেতের মধ্যে কত রকমের আগাছা ফলে, এর মধ্যে একটার নাম হুব্বে দুনিয়া, দুনিয়ার লালসা, দুনিয়ার লালসা। কতগুলি আছে হারাম, কতগুলি আছে হারাম, আর দুনিয়ার কিছু লালসা আছে হালাল, যেমন ব্যবসা করে মুনাফার জন্য এটা হালাল, কৃষিকাজ করে ফসলের জন্য এটা হালাল, চাকুরি করে বেতনের জন্য এটা হালাল। যদি সংসারের দরকারে করে, তাহলে তার কৃষিকাজ করাও এবাদত, ব্যবসা করাও এবাদত, চাকরি করাও এবাদত। বুঝেন কি না দেখুন। আর যদি সংসারের দরকার যা আছে তাতেই চলে, পুরা হয়, সংসারের দরকারে উপার্জন করে না, অতিরিক্ত উপার্জন যদি করে, সেটা যদি গরিবদেরকে সাহায্যের উদ্দেশ্যে হয়, সেটাও ইবাদত। অতিরিক্ত উপার্জন যদি ধর্মের কাজে সাহায্যের জন্য হয়, সেটাও ইবাদত। আর অতিরিক্ত উপার্জন যদি গরিবের সাহায্যের জন্য নয়, ধর্মের সাহায্যের জন্য নয়, দুনিয়াতে নিজে আরো মজায় খাওয়ার জন্য, দুনিয়াতে নিজে আরো আরামে থাকার জন্য করে, সেটা এবাদত নয়, বরং সেটা আল্লাহর ওলি হওয়ার পথে বাধা, সেটা আল্লাহর ওলি হওয়ার পথে গেল। মনের মধ্যে যে দশ রকমের আগাছা ফলে, এর মধ্যে একটা আগাছা হুব্বে দুনিয়া। এই হুব্বে দুনিয়া সম্পর্কে এই বিষয়গুলি আমাদের সকলের জানা থাকা দরকার। মনের মধ্যে এইরকম লালসা যাদের আছে, এই লালসা মন থেকে, লালসার আগাছা মন থেকে পরিষ্কার না করা পর্যন্ত আত্মা পবিত্র হবে না, আত্মা অপবিত্র থাকবে। মনের ক্ষেতের মধ্যে যত আগাছা ফলে, এর মধ্যে দুই নম্বর আগাছাটার নাম হল অহংকার। দুই নম্বর আগাছাটার নাম অহংকার। অহংকার কাকে বলে? নিজেকে ভালো, নিজেকে অপরের চেয়ে যোগ্য মনে করা, অন্যকে নিজের চেয়ে অযোগ্য আর নিজেকে অপরের চেয়ে যোগ্য মনে করার নাম অহংকার। এটা একটা আগাছা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকারও থাকবে, তাকেও জাহান্নামে যেতে হবে। কি পরিমাণ অহংকার থাকলে? সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকলেও জাহান্নামে যেতে হবে। এই জন্য দুই নম্বর আগাছাটাও আমাদের ভালো রকম বোঝা দরকার। এই দুই নম্বর আগাছাটার নাম যে অহংকার, এটার চারটা স্তর আছে। তরিকতের ভাষায় প্রথমটাকে বলে উজব, উজব। দ্বিতীয়টাকে বলে কিবির, তৃতীয়টাকে বলে তাকাব্বুর, চতুর্থটাকে বলে ইস্তিকবার। উজব, কিবির, তাকাব্বুর, ইস্তিকবার। তরিকতের চর্চায় যারা নাই, আমাদের সমাজে চর্চা করে তরিকত হাসিল করা যেহেতু কষ্টকর, এই জন্য কিছু লোকে একটা ফারিফত বের করছে, তরিকতের মেহনত নয়, তরিকত ফেডারেশন। ফেডারেশনের তরিকত হাসিল হয় না, তরিকতের মেহনত লাগে। কি বুঝলেন, ফেডারেশনের তরিকত হয় না তরিকতের মেহনত লাগবে? ফেডারেশনের তরিকত হয় না, তরিকত মেহনতের দ্বারা আছে। কতগুলি সাধনা হাত আছে, এইগুলি করলে তরিকত আছে। তো তরিকতের মেহনত যাদের করার অভ্যাস নাই, তারা এই তরিকতের পরিভাষাগুলি বুঝবে না। উজবো কাকে বলে, কিবির কাকে বলে, তাকাব্বুর কাকে বলে, ইস্তেকবার কাকে বলে। এই জন্য আমি সকলে বুঝার সুবিধার জন্য বাংলায় বলি, শুনুন। অহংকারের চারটা স্তর। প্রথমটা হলো অহংকারের বীজ, দ্বিতীয়টা হলো অহংকারের চারা, তৃতীয়টা হলো অহংকারের গাছ, চতুর্থটা হলো অহংকারের ফসল। এবার বুঝলেন? বুঝে থাকতে বলুন তো, অহংকারের স্তর কটা? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। আমি প্রত্যেকটার পরিচয় তুলে ধরি আপনাদের সামনে, বুঝলে টের পাবেন কার অন্তরে কত নম্বরটা আছে। আমি আপনারটা টের পাব না, আপনি আমারটা টের পাবেন না, কিন্তু প্রত্যেকে যার যারটা টের পাবেন। অহংকারের বীজ কাকে বলে আমি বলতেছি, অহংকারের চারা কাকে বলে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, অহংকারের গাছ কোনটা বলতেছি, অহংকারের ফসল কোনটা বলতেছি, বুঝলে টের পাবেন আপনি কত নম্বর অহংকারী। কথা বুঝতে পারছেন? যত নম্বরেই থাকেন, অহংকারের কোন নম্বর যদি কারো অন্তরে থাকে, আল্লাহ রাসূল বলেন তাকে জাহান্নামে যেতেই হবে। অহংকারের বীজ বলে, যেটাকে তরিকতের ভাষায় উজব বলা হয়, এটা আছে কিনা বোঝার একটা পরীক্ষা আছে। কারো শরীরে ডায়াবেটিস আছে কিনা দেখলেই চিনা যায় না, পরীক্ষায় ধরা পড়ে। তেমনি ভাবে অহংকারের প্রথম স্তর, অহংকারের বীজ আপনার অন্তরে আছে কিনা দেখলেই বোঝা যাবে না, এটা পরীক্ষায় ধরা পড়বে। পরীক্ষাটা হলো, আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন যদি সচেতন হয় তাহলে বলবে অবশ্যই, আমি যে চোখে দেখি এটা আমার একটা গুণ, আমি যে কানে শুনি এটা আমার একটা গুণ, আমি যে মুখে কথা বলতে পারি সেটা আমার একটা গুণ, আমি যে পায়ে চলতে পারি সেটাও আমার একটা গুণ, আর বিদ্যা বুদ্ধি অনেক কিছু তো আছেই। বলেন যে কোনো সাধারণ মানুষ নিজের মনকে যদি জিজ্ঞাসা করে যে তোমার মধ্যে কোনো গুণ আছে কি না, মন থেকে কি জবাব আসবে? আছে। এবার দুই নম্বর প্রশ্ন করো, তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কি না। এখন যদি মন বলে যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, অন্য কোনো লোক বলে না নিজের মন বলে, এটা হলো অহংকারের বীজ। নিজের মন যদি বলে যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আরেকজন বলে না আমার নিজের মন বলে, প্রমাণ হয়ে গেল আমার মনের মধ্যে অহংকারের বীজ আছে। এই যে সরিষার বিন্দু পরিমাণ অহংকার, এই যে সরিষার বিন্দু পরিমাণ অহংকার। তাহলে মন থেকে কেমন জবাব আসলে অহংকারের বীজ ও নাই প্রমাণ হবে? মন থেকে যদি জবাব আসে যে আমার চোখের দেখার গুণ এটা আমার নয় আল্লাহর দান, আমার কানে শোনার গুণ আমার নয় আল্লাহর দান, আমার কথা বলার গুণ আমার নয় আল্লাহর দান, আমার বিদ্যা বুদ্ধি এলেম কালাম ধন সম্পদ শক্তি সামর্থ্য একটাও আমার উপার্জিত নয়, সবগুলি আল্লাহর দান, সুতরাং আমার গুণের জন্য যদি কাউকে প্রশংসা করতে হয় তাহলে তিনি হলেন একমাত্র আল্লাহ। তাহলে নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করল না সকল গুণের জন্য একমাত্র আল্লাহকে প্রশংসার যোগ্য মনে করল। এই মনোভাব অন্তরে সৃষ্টি করতে হয়, এমনিতেই সৃষ্টি হয় না, তরিকতের মেহনতের দ্বারা মন এইভাবে তৈরি হয়। যেমন ভাবে কৃষকের মেহনতের দ্বারা ক্ষেত ফসল ফলাবার জন্য তৈরি হয়, তেমনি ভাবে তরিকতের মেহনতের দ্বারা মানুষের মন এভাবে তৈরি হয়। তৈরি হওয়ার পরে যখন মন থেকে জবাব আসবে আমার কোন গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, আমার সকল গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, তখন মনের ক্ষেতের আগাছা দূর হইল আর একটা ফসল ফলল। মনের ক্ষেতের একটা আগাছা দূর হইল, একটা ফসল ফলল। কোন আগাছাটা দূর হইল? অহংকারের আগাছা। আর যে ফসলটা ফলল এই ফসলটার নাম শুকুর। ওই যে চার রকমের ফসল মনের ক্ষেতে ফলাইতে হয়, এর মধ্যে দশ রকমের ফসল যে মনের ক্ষেতে ফলাইতে হয় এর মধ্যে একটার নাম শুকুর। অহংকারের বীজ যদি থাকে শুকুরের ফসল ফলবে না। দেখেন কথা বুঝেন কিনা, অহংকারের বীজ যদি মনের ক্ষেতে থাকে শুকুরের ফসল ফলবে না। সে নিজের ধনের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করবে, নিজের শক্তির জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের শৌর্য বীর্যের জন্য, নিজের সুনাম সুখ্যাতির জন্য, নিজের বিদ্যা বুদ্ধির জন্য, নিজের এলেম কালামের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করবে। শুকুর নামের ফসল তার মনের ক্ষেতে ফলবে না। কাজেই যদি মন থেকে জবাব আসে যে আমার কোনো গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, যিনি দান করেছেন তিনি যোগ্য, তাহলে মনের ক্ষেতে অহংকারের আগাছা রইল না পরিষ্কার রইল? বিনা মেহনতে না মেহনতের দ্বারা? এই মেহনতটা আমাকে করাবেন কে? কামেল পীর। যে মেহনতের দ্বারা আমার মনের ক্ষেতের আগাছা পরিষ্কার হয়, আমার মনের ক্ষেতে ফসল বলে, এই মেহনত আমাকে করাবেন শুধু আমার যোগ্য পীর। বন্ডভীরের তো এইগুলির খবরই নাই, বন্ডভীরে আপনারে কি করবো মরিত করলে? সে আলোচনা আরেকটু পরে যাই। যদি মন থেকে জবাব আসে আমার কোনো গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, আমার সকল গুণের জন্য একমাত্র আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য, তখন মনের ক্ষেতের একটা আগাছা পরিষ্কার হইল আর একটা ফসল ফলানো হইল। এবার বলুন কোন আগাছা পরিষ্কার হইল, কোন ফসলটা ফলানো হইল? শুকুরের ফসল ফলানো হইল। এই জিনিসটাও মানুষকে, মুসলমানকে নামাজে শিক্ষা দেওয়া হয়। প্রত্যেক নামাজি নামাজে দাঁড়ানোর পর সুরাতুল ফাতেহা যখন পড়া শুরু করে সর্বপ্রথমই বলে আলহামদুলিল্লাহ। বুঝে থাকতে কারো জানা থাকলে বলুন তো আলহামদুলিল্লাহ কথাটার অর্থ কি? সমস্ত প্রশংসা। তাহলে আমার চোখে দেখার গুণের প্রশংসা কার? আমার কানে শোনার গুণের প্রশংসা কার? সমস্ত প্রশংসা যদি আল্লাহর হইল তা আমার তো কিছুই রইল না। দেখেন নামাজ কিভাবে মানুষকে তরিকতের মেহনত করায়, নামাজ কিভাবে মানুষের মনের মধ্যে মনের ক্ষেতে ফসল ফলায়, নামাজ কিভাবে মানুষের মন থেকে এই অহংকারের আগাছা পরিষ্কার করে। আজকে বুঝলেন কিনা, সমস্ত প্রশংসা আল্লাহর কোন কোন মর্মে হয়? এই মর্মে হয়, মনের অহংকারের বীজ পর্যন্ত মন থেকে অপসারণ করার পর শুকুরের ফসল যখন মনে ফলবে তখন মন থেকেই বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু আমরা যারা নামাজ পড়ি, আমাদের অধিকাংশরা নামাজের খুলস নিয়ে পড়ি, নামাজের প্রাণ নিয়ে পড়ি না। যারা যারা নামাজ পড়েন বলুন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন নামাজের প্রত্যেক রাকাতে বলেন কিনা? এইরকম নামাজি যদি আবার নিজের গুণের জন্য, নিজের গুণের জন্য নিজেকেই প্রশংসার যোগ্য মনে করে যদি করে, তাহলে নামাজের প্রাণ আছে না নামাজের খুলস আছে? এই খুলস, আমরা খুলস নিয়ে বসে আছি, প্রাণ ছেড়ে দিয়েছি, এই জন্য নামাজের সুফল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। নামাজের সুফল বর্ণনা করে আল্লাহ বলেন ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। মর্ম হলো নামাজ সব রকমের গুনাহ থেকে নামাজিকে ফিরায়, বাঁচায়। আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায় না কেন? আমার নামাজের সার নাই, আমার নামাজের খুলস আছে। কথা বুঝলেন কিনা? দেখুন, তাহলে অহংকারের বীজ বুঝলেন, যে আমার মন যদি বলে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে এটার নাম অহংকারের বীজ। মনের এই ভাবটা যদি মুখের দ্বারা প্রকাশ করা হয়, আমি যোগ্য, আমি বড়, আমি ভালো, আমি জ্ঞানী, আমি গুণী, মনে রইল না মুখে প্রকাশ হইল, অহংকারের বীজে সারা গজাইল, অহংকারের বীজে সারা গজাইল। আপনাদের সমাজের কোন মুসলমান কি নিজের মুখে নিজের গুণ বলে না? বলে না। এটা কি নিজের মুখে নিজের গুণ বলার নাম কি? অহংকারের চারা। আর যদি এই গুণটাকে অপরের সাথে তুলনা করে, অমুকের এত বিদ্যা বুদ্ধি নাই আমার যত বিদ্যা বুদ্ধি আছে, তমুকের এত এলেম কালাম নাই আমার যত এলেম কালাম আছে, শুধু নিজেরটা নিজের মুখে প্রকাশ করলো না আরেকজনের সাথে তুলনাও করলো, তখন তার অহংকারের চারা গাছ হইল, তখন তার অহংকারের চারা আছে। কি কোনো মুসলমানের মধ্যে অহংকারের গাছ? এরপর যাকে খাটো বলে ঘোষণা দিল যে অমুক ছোট আমি বড়, অমুক অযোগ্য আমি সুযোগ্য, এইটাকে সমাজে প্রমাণ করার জন্য যার সাথে নিজের গুণের তুলনা করলো তার সাথে যখন অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন শুরু করে, এই সবগুলি হলো অহংকারের গাছের বটল, অহংকারের গাছের। বুঝে থাকছে? বলুন তো, আমাদের সমাজের কোন মুসলমান কি কারো সাথে অবিচার করে? আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, যে কোন গাছের ফসল? সকল প্রকার অবিচার, সকল প্রকার অত্যাচার, সকল প্রকার জুলুম, সকল প্রকার নির্যাতন, সকল প্রকার অন্যায়, সকল প্রকার অপরাধ অহংকারের গাছের ফসল। সরিষার বিন্দু পরিমাণ অহংকার অন্তরে থাকলে যদি জাহান্নামে যেতে হয়, অহংকারের গাছে ফসল ধরলে কোথায় ঠিকানা হবে? বুঝে থাকলে বলুন তো, এই অহংকার মনের খেতে ফলাইতে হয় না অটোমেটিকলি ফলে, অটোমেটিক খেতে কৃষকের খেতে যেমন আগাছা এমনিতেই ফলে, চাষাবাদ করতে হয় না, ঠিক তেমনি ভাবে মনের খেতের মধ্যে অহংকারের আগাছা এমনিতেই ফলে, এটা চাষাবাদ করতে হয় না। দুইটা উদাহরণ আজকের মতো দিলাম, একটা দুনিয়ার লালসা আর একটা অহংকার। এইগুলি অন্তরে থাকলে এই অন্তরওয়ালা জান্নাতি হয় না জাহান্নামী হয়? কারণ তার এই আগাছাগুলি তার আত্মাকে নাপাক করে ফেলে, তার আগাছাগুলি মনের আগাছাগুলি তার আত্মাটাকে কি করে ফেলে? নাপাক করে ফেলে। এই আগাছাগুলি ক্ষেত থেকে পরিষ্কার করার জন্য, কৃষকের ক্ষেতের আগাছা পরিষ্কার করতে যেমন কিছু মেহনত করতে হয় না, কিছু মেহনতও করতে হয় না, ধান খেতে আগাছা পড়লে, পাট খেতে আগাছা পড়লে পরিষ্কার করতে কিছু পরিশ্রম লাগে না, এই মনের ক্ষেত থেকে আগাছাগুলি পরিষ্কার করার জন্য যে কষ্ট স্বীকার করতে হয়, এই কষ্টটাকেই তরিকতের মেহনত বলা হয়। এই কষ্টটাকেই, বুঝে থাকলে বলুন, ফেডারেশনে তরিকত হয় না মেহনতে? এই মেহনতটাকেই তরিকতের ভাষায়, এই এই এই পরিশ্রমটাকেই তরিকতের মেহনত বলা হয়। এটা দুই প্রকার, তরিকতের মেহনত কত প্রকার? দুই প্রকার। একটা মেহনতের নাম রিয়াজত আর একটা মেহনতের নাম মুজাহাদা। একটা মেহনতের নাম রিয়াজত আর একটা মেহনতের নাম মুজাহাদা। যারা লাইনে আছেন তাদের উপকার হবে, যারা লাইনে নাই অন্তত বুঝতে পারবেন ব্যাপারটা। যার তরিকতের মুর্শিদ আছে তিনি তার উপকার হবে, আর যার তরিকতের মুর্শিদ নাই তিনি অন্তত ব্যাপারটা বুঝতে পারবেন, বোঝানোও তো দরকার। তরিকতের কোন মেহনতকে রিয়াজত বলা হয় আর তরিকতের কোন মেহনতকে মুজাহাদা বলা হয়, এর পার্থক্য হল যে সাধনা অর্জন হলে গুনার সুযোগই আসে না, এমন সাধনার নাম রিয়াজত। যে সাধনা অর্জন হলে গুনার সুযোগেই আসে, আসে না, এমন সাধনা অর্জন করার নাম রিয়াজত। যেমন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন রাস্তা চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখে। কোন দিকে দৃষ্টি রেখে আমাদের পথ চলতে বলেছেন আল্লাহ? নিচের দিকে। ডান দিকে তাকায়া যদি কোনো গাছ দেখে গুনাহ হবে? বাম দিকে তাকায়া যদি কোনো বিল্ডিং দেখে গুনাহ হবে? সামন দিকে তাকায়া যদি রাস্তা দেখে গুনাহ হবে? পিছন দিকে তাকায়া যদি সঙ্গী সাথীদের দেখে গুনাহ হবে? তাহলে যেখানে ডান দিকে তাকাইলেও গুনাহ নাই, বাম দিকে তাকাইলেও গুনাহ নাই, সামন দিকে তাকাইলেও গুনাহ নাই, পিছন দিকে তাকাইলেও গুনাহ নাই, সেখানে দৃষ্টি নিচের দিকে রাখবে, নিচের দিকে তাকাইবে কেন? প্রশ্নটা বুঝলেন কিনা? দেখুন মুফাসসিরিনে কেরাম লেখেন, এই নির্দেশটা আল্লাহ দিয়েছেন রিয়াজত করাবার জন্য। মুমিন বন্দাকে কি করাবার জন্য? রিয়াজত করাবার জন্য। তুমি যদি নিচের দিকে তাকাইয়া পথ চলার অভ্যাস করো, তাহলে তোমার সামন দিয়া কোনো ব্যাপার দানারি চলে গেলেও তোমার খবরই থাকবে না। নিচের দিকে তাকাইয়া পথ চলার অভ্যাস করলে, আমার সামন দিয়া কোনো ব্যাপার দানারি চলে গেলেও আমি তাকে দেখার মতো গুনাহ করব না, আমার খবরই থাকবে না। তাহলে এটা কেমন একটা মেহনত, যে মেহনতের দ্বারা গুনার সুযোগ হয়ে আসে না, যে মেহনতের দ্বারা গুনার সুযোগই আসে না। তরিকতের এমন মেহনতের নাম কি? রিয়াজত। আরেকটা হলো, গুনার সুযোগ আসার পরে গুনার থেকে বাঁচার জন্য যে মেহনত করা হয়, গুনার সুযোগ আসার পরে গুনার থেকে বাঁচার জন্য যে মেহনত করা হয়, এই মেহনতটার নাম মুজাহাদা। এই মেহনতটার নাম মুজাহাদা। যেমন নিজের সাথী কত দূরে গেল দেখার জন্য চোখ উঠাইল, নিচের দিকেই দৃষ্টি ছিল, আমার সাথী কোথায় গেল দেখার জন্য চক্ষু উঠাইল, চক্ষু উঠানো মাত্রই একটা বেফরদানারি দৃষ্টিতে পড়ে গেল। বলুন, ইচ্ছায় না অনিচ্ছায়? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, অনিচ্ছায় বেফরদানারি চোখে পড়ে গেলে গুনাহ হয় না, অনিচ্ছায় বেফরদানারি দৃষ্টিতে পড়ে গেলে গুনাহ হয় না, কিন্তু সাথে সাথে যদি দৃষ্টি ফিরায় না তারপরের থেকে গুনাহ হয়। অনিচ্ছায় দৃষ্টি পড়ে গেলেই গুনাহ হয় না, সাথে সাথে না ফিরাইলে গুনাহ হয়? সাথে সাথে কোনো যুবক পুরুষের দৃষ্টিতে কোনো যুবতী নারী পড়ে গেলে সাথে সাথে দৃষ্টি ফিরাইতে কষ্ট হয়, সাথে সাথে দৃষ্টি ফিরাইতে মন ফিরাইতে চায় না। এই কষ্টটা যে স্বীকার করতে পারে, সাথে সাথে ফিরানির কষ্ট যে স্বীকার করলো, এইটাও একটা মেহনত। এই মেহনতের নাম মুজাহাদা। বুঝতে পারলেন রিয়াজত কোনটা, মুজাহাদা কোনটা? যেই মেহনতের দ্বারা গুনার সুযোগই আসে না, এমন মেহনতের নাম রিয়াজত। গুনার সুযোগ আসলে পরে যেই মেহনতের দ্বারা গুনার থেকে বাঁচা যায়, এমন মেহনতের নাম? বুঝে থাকলে এবার বলুন, নিজে নিজেই করা যায় না, মেহনত করার জন্য কোনো প্রশিক্ষকের দরকার হয়? এইভাবে তরিকতের মেহনত করাবার জন্য যিনি প্রশিক্ষণের প্রশিক্ষণ দেবেন, এই প্রশিক্ষণ দেনেওয়ালাকে কামিল পীর বলা হয়। যিনি আমার আত্মার আগাছাগুলি পরিষ্কার করার জন্য আমাকে প্রশিক্ষণ দেবেন, এই প্রশিক্ষণদাতাকে পীর বলা হয়। একজন কামিল পীরের নির্দেশ মতো আমি প্রশিক্ষণ নেব, আমার মনের আগাছা পরিষ্কার করাবো। এই অঙ্গীকারে আবদ্ধ হওয়াকে মুরিদ হওয়া বলা হয়। আমাদের দেশের ভাষায় এটাকে পীর মুরিদি বলা হয়। কে হবেন পীর? যিনি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমার আত্মার আগাছা পরিষ্কার করে দেবেন, তিনি হবেন পীর। পীর নিজেই যদি পীরের আত্মার নিজের আত্মার মধ্যে যদি আগাছা ফলা থাকে, পীর নিজেই যদি নারীদের সাথে ব্যাপারটা চলে, পীর নিজেই যদি গান বাজনায় লিপ্ত থাকে, পীর নিজেই যদি নামাজ রোজা করে না, তাহলে আমার মনের আগাছা পরিষ্কার করবে না তার মন আগাছায় ভরা? এই রকম লোকেরা যদি পীর দাবি করে, এমন পীরের নাম বন্ড। যার নিজের আত্মাটাই আগাছায় ভরা সে যদি পীর দাবি করে তার নাম বন্ড। আর যার নিজের আত্মাটাকে আরেকজন পীরের দ্বারা পবিত্র করায় আনিছেন, নিজের মনের সব আগাছা পরিষ্কার করায় আনিছেন, নিজের মনে দশ রকমের ফসল ফলাই আনিছেন, তিনি হইলেন কামেল পীর। বুঝে থাকছে? বলুন তো, আমাদের মনের আগাছা জাহান্নাম থেকে বাঁচার স্বার্থেই আমাদের মনের আগাছা নিজে নিজে পরিষ্কার করা যায় না, একজন পীরের দ্বারা পরিষ্কার করাতে হয়? ইনি বন্ড পীর হলে চলবে না কামেল পীর হতে হবে? না, তার নিজের মন আগাছার থেকে পরিষ্কার থাকলে। তাইলে যেই পীর নিজেই গুনায় লিপ্ত, তার নিজের মনই তো আগাছায় ভরা। আমাকে মুরিদ করলে আমার মনের আগাছা সাফ করবে কিভাবে? তাহলে আমার পীর যিনি হবেন তার মন আগাছায় ভরা থাকতে হবে না তার মন আগাছার থেকে পরিষ্কার থাকতে হবে? তার নিজের মন আগাছার থেকে পরিষ্কার থাকতে হবে। এই রকম পীরের কাছে যে আমি ওয়াদায় আবদ্ধ হলাম যে আপনার নির্দেশ মতো আমি মেহনত করব আমার আত্মা পবিত্রকরণের জন্য, এই অঙ্গীকার করাকে মুরিদ বলে, মুরিদ হওয়া বলে। আর তাকে আমার প্রশিক্ষণদাতা সাব্যস্ত করাকে পীর ধরা বলে। আমি মুরিদ হলাম, আমি অঙ্গীকারে আবদ্ধ হলাম, আপনার নির্দেশ মতো আমি প্রশিক্ষণ গ্রহণ করব আমার মনের আগাছা পরিষ্কার করার জন্য। যার সাথে অঙ্গীকার করলাম তিনি হবেন আমার পীর, আর এই অঙ্গীকারের মাধ্যমে আমি হলাম তার মুরিদ। কথা বুঝলেন কিনা দেখুন। এই পীর মুরিদির ব্যাপারে আমাদের সমাজের মুসলমানদের মধ্যে তিন রকমের ধারণা আছে। কেউ আছে এমন যারা পীর মুরিদি কাজটাকেই বেদাত বলে, পীর মুরিদি কাজটাকেই যারা বেদাত বলে, এরা বলে কোরআনে হাদিসে পীর মুরিদি বলতে কিছু নাই, কাজেই পীর মুরিদি কাজটাই বেদাত। এই কথা যারা বলে এদের চিহ্নিত দলটার নাম হলো লামজহাবি। এই লামজহাবিরা বলে পীর মুরিদি কোরআনে নাই হাদিসে নাই কাজেই পীর মুরিদি কাজটাই বেদাত। এই লামজহাবিদের সাথে আরেক দল যুক্ত হয়েছে, আরেক দল আছে আমাদের দেশে যারা রাজনৈতিক ময়দানে কায়দা করতে না ভাইরা ওই লামজহাবিদের সাথে যুক্ত হয়েছে। দুই দল একত্র হইয়া এখন পীর মুরিদির বিরুদ্ধে আন্দোলন চলছে আর মজহাবের বিরুদ্ধে আন্দোলন চলছে। মজহাবের বিরুদ্ধে যে সমস্ত লোক আন্দোলন করতেছে এটাও আরেক দুঃখা। আমি জানি না আপনাদের এলাকায় সেই আন্দোলনও আছে কি নাই, এটাও একটা দুঃখা। এদের এই দুঃখাবাজির একটা উদাহরণ দিয়ে আমি এই প্রসঙ্গটা সমাপ্ত করে দেব, এটা আমার মূল আলোচ্য বিষয় নয়। এরা বলে যে সহি হাদিসে আছে ইমামের পিছনে মুক্তাদিরা যখন মাগরিব এশা ফজরের নামাজ পড়বে তখন ইমাম সুরাতুল ফাতেহা পড়ে শেষ করলে পরে মুক্তাদিরা জুরে আমিন বলবে। লামজহাবিরা এই কথাটা বলে কিনা? নিজেরাও জুরে আমিন বলে, আপনাদেরকেও জুরে আমিন বলার কথা বলে এবং দলিল হিসাবে বলে সহি হাদিসে আছে। জুরে আমিন বলার কথা একটা সহি হাদিসে আছে, আমিও বলতেছি জুরে আমিন বলার কথা একটা সহি হাদিসে আছে, সেই সহি হাদিসে আমি আপনাদের শুনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ইয়ামান দেশের বাসিন্দা ছিলেন, সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর রাসূল তাকে সাথে নিয়ে ২০ দিন নামাজ পড়েছেন যেন রাসূলের নামাজ দেখে দেখে তিনি নিজের নামাজটা শিখতে পারে। ওয়াইল নামের সাহাবি মুসলমান হওয়ার পর থেকে রাসূল তাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একটা না ২০ দিন যেন রাসূলের নামাজ দেখে দেখে তিনি নিজের নামাজটা শিখতে পারেন। আমাকে পাম দিতে হবে। তিনি বলেন এই ২০ দিনের মধ্যে পাঁচটা নামাজে রাসূল আমিন জুরে, তিনটা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন। এই হাদিসটা সহি। ২০ দিনের মধ্যে তিনটা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। তিনি আরো বলেন তিন নামাজের জুড়ে বললেন কেন, তারও একটা কারণ আছে। সবগুলি বাকি সবগুলি নামাজে আসতে বললেন কেন, তারও একটা কারণ আছে। যে সাহাবী রসুলের কাছ থেকে নামাজে আমিন বলা শিখলেন, তিনি বলেন তিন নামাজে রসুল আমিন জুড়েও বলেছেন আর বাকি সবগুলি নামাজে আমিন আসতেও বলেছেন। জুড়ে বললেন কেন তারও কারণ আছে, আসতে বললেন কেন তারও কারণ আছে। তিনটা নামাজে রসুল আমিন জুড়ে বলেছিলেন আমাকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য। দুই তিনটা নামাজেও যদি রসুল আমিন জুড়ে বলতেন না, আমিন যে বলতে হয় সে কথাটা আমি শিখতে পারতাম না। কাজেই তিন নামাজে রসুল আমিন জুড়ে বলেছিলেন আমাকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নামাজেই রসুল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। তিন নামাজে জুড়ে বলেছেন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর সবগুলি নামাজে আসতে বলেছেন আসতে বলা সুন্নত হওয়ার কারণে। বলুন সহি হাদিসটা বুঝলেন? তাহলে সহি হাদিসে আছে আমিন জুড়ে বলা সুন্নত না সহি হাদিসে আছে আমিন আসতে বলা সুন্নত? এই লামাজাবি কোন হাদিসের দ্বারা আহলে হাদিস হলো? কোন হাদিস? এইটাই তো হাদিস তো আমি বললাম আপনাদেরকে। বলুন এরা হাদিস মতো আমল করে না হাদিসের বিরুদ্ধে আমল করে? একটা কথা বলা যেতে পারে, সেটা হলো তিন নামাজে যে রাসূল আমিন জুড়ে বললেন একজন নতুন মুসলমানকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য, এটা কি রাসূলের একটা নাজায়েজ কাম ছিল? না, জায়েজ। তাহলে বেশি থেকে বেশি এটা বলা যেতে পারে যে জুড়ে বলা জায়েজ, যেহেতু রাসূলও বলেছিলেন যে কোনো কারণেই হোক জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। একটা কাজ একভাবে করলে জায়েজ আছে আর একভাবে করলে সুন্নত হয়। আমি সুন্নত মতে না করে জায়েজ আছে ভাবে করলে অসুবিধা কি? এটা বলতে পারেন আমি সুন্নত মতে না করলাম, জায়েজ আছে মতে করলাম, কোনো গুণা তো নাই, সুন্নতের সব পাইলাম না, অসুবিধা কি? আমি বলতে চাই কোনো অসুবিধা নাই। যেমনভাবে আমিন বলার বেলায় দুই ফত আছে, জুড়ে বলা জায়েজ আসতে বলা সুন্নত, জুড়ে বলা জায়েজ আসতে বলা সুন্নত। এখানে যদি কেউ সুন্নত মতে না করে যেভাবে বললে জায়েজ হয় সেভাবে বলে, তার কোনো গুণা হবে না, কথা ঠিক আছে। তবে এরকম আরো অনেক কাজ আছে মুসলমানের জীবনে যে একভাবে করলে জায়েজ আর একভাবে করলে সুন্নত। যেমন বিবির বেলায় হাদিসে বিবি তালাক দেওয়ার কথাও আছে, হাদিসে বিবি নিয়ে জীবনযাপন করার কথাও আছে। যে হাদিসে বিবি তালাক দেওয়ার কথা আছে, এটা কি সুন্নত হওয়ার কারণে না জায়েজ হওয়ার কারণে? আর যে হাদিসে বিবি নিয়ে জীবনযাপন করার কথা আছে, এটা জায়েজ হওয়ার কারণে না সুন্নতের কারণে? আমিনের বেলায় যদি সুন্নত বাদ দিয়ে জায়েজটা করো, তো বউয়ের বেলায় সুন্নত বাদ দাও জায়েজটা করো। আগে ঘরে গিয়া বউ তালাক দাও জায়েজ আছে, পরে মসজিদ আইয়া আমিন জুড়ে কও জায়েজ আছে? আমিনের বেলায় জায়েজ আর বউয়ের বেলায় সুন্নত কেন? এটা কি সত্যই সুন্নত না মতলব খারাপ? এই হইল এই লামাজাবিদের রূপরেখা। এই লামাজাবিদের সাথে আরো কিছু লোক আছে রাজনৈতিক ময়দানে বেকায়দায় পড়িয়া এদের সাথে যুক্ত হয়েছে। এই দুনো দল সম্মিলিতভাবে বলে পীর মুরিদি বেদাত, ঢালাওভাবে পীর মুরিদি ব্যাপারটাই বেদাত, কারণ পীর মুরিদি কোরআন হাদিসে নাই। আমি বলতে চাই একটু সময়ের জন্য আমি মেনে নিলাম পীর মুরিদি কোরআন হাদিসে নাই, স্থায়ীভাবে না একটু সময়ের জন্য? একটু সময়ের জন্য কেউ কোনো কথা মানে কেন? বুঝাবার জন্য। কিসের জন্য? বুঝাবার জন্য। একটু সময়ের জন্য আমি মেনে নিলাম পীর মুরিদি কোরআন হাদিসে নাই, বেহেস্ত তো কোরআন হাদিসে নাই, তুমি যাইবা কো? বলুন তো আপনারা বেহেস্ত শব্দটা কেউ কোনোদিন কোরআনের কোনো আয়াতে পাইছেন, রাসূলের কোনো হাদিসে পাইছেন? তাহলে তুমি তো ব্যস্ত যেতে পারবা না, ব্যস্ত কোনো কোরআনেও নাই হাদিসেও নাই। আমার কথার যেই জবাব তোমার কথার সেই জবাব, জবাব একটাই, কোরআনে বেহেস্ত শব্দ নাই, জান্নাত শব্দ আছে। কোরআনের ভাষায় যেই জিনিসটাকে জান্নাত বলে আমাদের ভাষায় সেইটাকেই বেহেস্ত বলি। ঠিক তেমনি ভাবে কোরআনে পীর মুরিদি নাই, বয়াত শব্দ আছে। কোরআনের ভাষায় যেটাকে বায়াত বলে আমাদের ভাষায় এটাকেই পীর মুরিদি বলি। দেখেন তো কোরআনে বায়াত শব্দটা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেকায়েতে বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই যারা আপনার হাতে ধরে বায়াত হয়, কি হয়, আমরা বলি মুরিদ হয়, আল্লাহ বলেন বায়াত হয়, এই মুরিদই বায়াত, বায়াতই মুরিদ, জান্নাতই বেহেশত, বেহেশতই জান্নাত, না ভিন্ন ভিন্ন, বেহেশত এক জিনিস আর জান্নাত আর এক জিনিস, না একই জিনিস। আল্লাহ কোরআনে বলেছেন বায়াত, আমরা বলি মুরিদ, একই কথা, বায়াত হয় মানে মুরিদ হয়। বায়াত শব্দের শাব্দিক অর্থ হলো বেচা কিনা, যারা আপনার হাতে ধরে বেচা কিনা করে, কি বেচে কি কিনে, এই প্রশ্নের জবাব অনেক লম্বা। নিজের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে আর এর বিনিময়ে আল্লাহর জান্নাত কিনে। পীরের হাতে ধরে বায়াত হয় মানে বেচা কিনা করে, বুঝে থাকতে বলুন, কি বেচে কি কিনে, জানমাল বেচে জান্নাত কিনে, বেচে কার কাছে, আর জান্নাত কার জান্নাত কিনে, তাহলে তো বেচা কিনাটা আল্লাহর সাথে হয়, ফিরে ফিরেরা তো কি, এইটা বুঝনের ব্যাপার। যারা নিজের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে এর বিনিময়ে আল্লাহর জান্নাত কিনে, তাহলে বেচা কিনাটা কার সাথে হচ্ছে, তাহলে ফিরেরা তো কি, আমি বেচা কিনা করি আল্লাহর সাথে, আমার জানমাল বিক্রি করি আল্লাহর কাছে আর জান্নাত আল্লাহর কাছ থেকে কিনি, মধ্যখানে ফির কি। এই প্রশ্নের জবাব হইল, এই বায়াত বা মুরিদটা হাতে দৈরা হয়, হাত লাগাল না ফাইলে, কাপড়ে দৈরা, রুমালে বৈ দৈরা, গামছায় দৈরা, পাগড়ি দৈরা হয়, এই হাতে ধরা আপনার রক্তে মাংসে করা একটা হাত আছে, আপনার ফিরেরও রক্তে মাংসে করা একটা হাত আছে, দুই পক্ষের দুইটা হাত যদি রক্তে মাংসে করা থাকে, তাহলে এক হাতে আর এক হাতে ধরা যায়, আল্লাহরও কি রক্তে মাংসে করা একটা হাত আছে যাতে ধরা যায়, তাহলে এখন হাতও দুইটা মুরিদ কেমনে হইবে। ওই আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও আমি রক্তে মাংসে করা হাত দিয়েছি, আমি আল্লাহর রক্তে মাংসে করা হাত নাই, আমার হাতে এরা এভাবে ধরবার কোনো উপায় নাই, আপনাকেও রক্তে মাংসে করা হাত দিয়েছি, কাজেই আপনি হবেন আমি আল্লাহর পক্ষ থেকে উকিল, আপনি উকিল হয়ে আমার পক্ষ থেকে আপনার রক্ত মাংস গড়ে রক্ত মাংসে করা হাতের দ্বারা এদের হাতে ধরবেন, আর আপনার মাধ্যমে এরা আমি আল্লাহর সাথে এই জান্নাত বেচা কিনার চুক্তি সম্পন্ন করবে। তাহলে আল্লাহর যেহেতু রক্তে মাংসে করে হাত নাই, এই জন্য আমরা আল্লাহর হাতে ধরার কোনো উপায় ছিল না, তাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কাকে উকিল বানাইয়া দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকিল বানাইয়া দিলেন, কার পক্ষের উকিল, কাজী এই রসুলের হাতে দুইটা যে চুক্তি করবা, এই চুক্তি আল্লাহর সাথে সম্পন্ন হবে, কাজেই রসুলের হাতে ধরে যে চুক্তি তোমরা করবে এটা আল্লাহর সাথে সম্পন্ন করা হবে। এবার বলুন আপনারা, রাসূলও বর্তমানে দুনিয়াতে আছেন যার হাতে আপনারা ধরতে পারবেন, এখন কি করবেন, এখন রাসুলের পক্ষ থেকে যারা উকিল হয়ে কাজ করবেন কিয়ামত পর্যন্ত, তারা হবেন চার গুণ বিশিষ্ট, কত গুণ, চার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন চার গুণের বিবরণ দিয়ে একাতে বলেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম। আল্লাহ বলেন, এই চার গুণের প্রথম গুণ হলো কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, দ্বিতীয় গুণ হলো কোরআন শিক্ষা দিবেন, তৃতীয় গুণ হলো হাদিস শিক্ষা দিবেন, চতুর্থ গুণ হলো মানুষের আত্মা পবিত্র করে দেবেন। আত্মা পবিত্র কথাটা কি মোটামুটি বুঝে আসছিল আগে, যার মনের ক্ষেত্রে আগাছা ফলন্ত তাকে তার আত্মা পবিত্র, অপবিত্র যার মনের ক্ষেত্র থেকে আগাছা পরিষ্কার করা হয়, দশটা ফসল ফলানো হয় তার আত্মা পবিত্র হয়, কাজেই রাসুলের চারটা দায়িত্ব চিহ্নিত করে আল্লাহ বলেন, রাসুলের প্রথম দায়িত্ব কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, দ্বিতীয় দায়িত্ব কোরআন শিক্ষা দিবেন, তৃতীয় দায়িত্ব হাদিস শিক্ষা দিবেন, চতুর্থ দায়িত্ব উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। ক দায়িত্ব হল রাসুলের অবর্তমানে এই চার দায়িত্ব কিয়ামত পর্যন্ত যারা পালন করে যাবেন তারাই একদিকে হবেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, অপরদিকে হবেন কামিল পীর। কত গুণের দ্বারা নায়েবে নবী হয়, কত গুণের দ্বারা কামিল পীর হয়? সুতরাং যে পীরে কোরআনের সহি তিলাওয়াত জানে না সে বন্ড, যে পীরে অপরকে কোরআন শিখাবে দূরের কথা নিজেই কোরআন শিখেনি সেও বন্ড, যে পীরে অপরকে হাদিস শিখাবে দূরের কথা নিজেই হাদিস শিখেনি সেও বন্ড, যে পীরে অপরের আত্মা পবিত্র করবে দূরের কথা নিজের আত্মাই পবিত্র করা হয়নি সেও। কিয়ামত পর্যন্ত রাসুলের পক্ষ থেকে এই চার দায়িত্ব যারা পালন করে যাবেন তারা একদিকে নায়েবে রাসুল হবেন, অপরদিকে তারা কামেল পীর হবেন। বুঝে থাকতে বলুন তো এবার কামেল পীরের কত গুণ? এক নম্বর কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, দুই নম্বর কোরআন শিখাবেন, তিন নম্বর হাদিস শিখাবেন, চার নম্বর অন্তরের ক্ষেতের আগাছা পরিষ্কার করে তাতে ফসল ফলাবে। কামিল পীরের কত গুণ? এবার বলুন আমাদের সমাজে যারা যারা পীরা কি করে, সবাই কোরআনের সহি তিলাওয়াত জানে? সবাই কোরআন শিখেছে? সবাই হাদিস শিখেছে? সবাই নিজের আত্মা পবিত্র করেছে? যারা যাদের বেলায় না জবাব এরা সবাই বন্ড, যাদের বেলায় হ্যাঁ জবাব তারা সবাই কামিল পীর। তা বুঝলেন কিনা দেখুন, এইরকম কামিল পীর যিনি নবীর অবর্তমানে নবীর চার দায়িত্ব পালন করবেন, তিনিও রক্ত মাংস বিশিষ্ট হাতের অধিকারী। রক্ত মাংস বিশিষ্ট হাত আমাদের রসুলেরও ছিল, রক্ত মাংস বিশিষ্ট হাত আমাদের উলামায়ে কেরামেরও আছে। রাসুলের বর্তমানে রাসুলের হাতে ধরে সাহাবায়ে কেরাম মুরিদ হয়েছেন, রাসুলের অবর্তমানে নায়েবে রাসুলদের হাতে ধরে সর্বস্তরের মুসলমান মুরিদ হবে। তাহলে বুঝে থাকলে বলুন তো কোরআন হাদিসে ফির মুরিদি নাই না আছে? ওরা নাই বলে কেন, ওরা নাই বলে কেন, এটা বুঝার জন্য একটা গল্প বলি আপনাদেরকে। কিছু মানুষ মাঝে মধ্যে এমন পাওয়া যায়, এক দুজন লাখের মধ্যে, কয়েক লাখের মধ্যে এমন একজন দুজন পাওয়া যায় হাতের মাপে দেড় হাত উঁচু হয়, হাতের মাপে। এদেরকে বাংলা ভাষায় বামন বলা হয়, বামন। আপনাদের তাকে কি বলেন আমি জানি না, যাই বলেন বাউন। এই যে দেড় হাত লম্বা মানুষ, এরকম একটা মেয়ে ছিল দেড় হাত লম্বা, কিন্তু বয়স হয়েছে ২০ বছর, তারে বিয়ে দেওয়া হয়েছে, শাশুড়িকে নিয়ে পাকঘরে রান্না বান্না করে, শাশুড়ি পানির কলর দিয়ে পাঠালো পুকুরে পানি নিয়ে আসার জন্য। অনেকক্ষণ যাবৎ পুত্রবধূ পানি নিয়ে আসে না, শাশুড়ি পাকঘর থেকে ডাকতে লাগলো, বৌমা বৌমা এতক্ষণ যাবৎ কল পানির কলসি নিয়ে আসো না কেন? পুকুর থেকে বৌমা জবাব দিল, আমার গলার স্বর্ণের হার ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। কোথায় পড়েছে? পাকঘর থেকে রান্নাঘর থেকে শাশুড়ি বলতেছে কলসির ভিতরে যদি পড়ে থাকে তাহলে হাত দিলে পাবে তুমি, কলসির তলায় তোমার হার আছে, ভিতরে পড়ে থাকলে কলসির বাইরে চলে গেছে না তলায় আছে। বৌমা পুকুর থেকে জবাব দেয়, আম্মা এতক্ষণ যাবৎ কলসির ভিতর হাত রাইতেছি, আপনাদের কলসিটার তো তলাই নাই। বলুন তো তলা নাই বলে কেন, লাগাল হয় না? এই বামন পুত্রবধূ যেমন ভাবে কলসির তলা লাগাল হয় না বলে বলে তলাই নাই, তেমনি ভাবে লামজহাবি আর এদের দূষরেরা কোরআন হাদিসে ফির মুরিদি লাগাল হয় না বলে বলে ফির মুরিদি নেই। গেল ফির মুরিদি সম্পর্কে আমাদের সমাজ কত দল ভুলে গেছেন, তিন দল। একদল বলে কোরআন হাদিসে ফির মুরিদি নাই, কাজে যারা করে বেদাত করে। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন ফির মুরিদি কোরআন হাদিসে আছে? আল্লাহ বলেছেন রাসূলের কাছে সাহাবায়ে কেরাম হাতে হাত রেখে বায়াত হওয়ার জন্য, এটার নামই তো ফির মুরিদি। নাই কই, নাই বলে কেন লাগাল ভাই না, নাই বলে কেন লাগাল ভাই না। আর একদল এরা কয় পীর মুরিদি আছে এই জন্য আমরা পীর মুরিদি করি, কিন্তু নিজের মাথায় জটা, নিজের পরনে শালু, নিজের হাতে ভাই ঘুঙ্গুর, এগুলি পীর না বন্ড? পীর মুরিদি সম্পর্কে দ্বিতীয় দল, এরা কয় পীর মুরিদি আছে কিন্তু পবিত্র আত্মাওয়ালারা পীর মুরিদি করে না। যার নিজের আত্মা নাফাক, যার মনের ক্ষেতের মধ্যে আগাতার জঙ্গল, হে যদি পীর হয় এই ফির মুরিদি কোরআনে নাই, এটা বন্ডাবি এমন ফির মুরিদি কোরআনে নাই। যাদের মধ্যে চার গুণ নাই এরা পীর মুরিদি করার যোগ্য নয়। প্রথম গুণ কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, দ্বিতীয় গুণ কোরআন শিক্ষা দিবেন, নিজে না শিখলে কি বুঝলেন? কোরআন শিক্ষা দিবেন, নিজে না শিখলে। তৃতীয় গুণ রাসুলের হাদিস শিক্ষা দিবেন, নিজে না শিখলে। চতুর্থ গুণ অপরের আত্মা পবিত্র করে দিবেন, নিজের আত্মাও পবিত্র থাকলে। কাজেই এই চার গুণ যাদের মধ্যে থাকে তারা কামিল পীর, চার গুণ যাদের মধ্যে নাই এরা ভণ্ড। গেল দ্বিতীয় মতবাদ পীর মুরিদি সম্পর্কে। পীর মুরিদি সম্পর্কে প্রথম দলের মতবাদ হইল পীর মুরিদি জিনিসটাই বেদাত, এরা হইল লামাজহাবি আর তাদের দুসরেরা। দ্বিতীয় মতবাদ হইল এরা ঢালাও ভাবে পীর মুরিদি করে, নিজের মনের ক্ষেতে আগাছার জঙ্গল ফলেছে, নিজেরটাই পরিষ্কার করে না, অপরকে মুরিদ করে কি করবে? এরা পীর মুরিদির নামে ভণ্ডামি করে, এটা দ্বিতীয় দল। আর তৃতীয় দল আগে একজন কামিল পীরের দ্বারা নিজের মনের আগাছাগুলি পরিষ্কার করায়, তারপর নিজের আত্মা পবিত্র হওয়ার পরে অপরকে মুরিদ করে তাদের আত্মা পবিত্র করার জন্য, এটা সঠিক দল। তিন নম্বরটা সঠিক দল, প্রথমটাও বাতিল, দ্বিতীয়টাও বাতিল, তৃতীয়টা হইল হক। কথা বুঝলেন কিনা দেখুন। এখন আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আজকের মতো কথা শেষ করতে চাই, সেটা হলো আমার পীর আমাকে প্রশিক্ষণ দেবেন মনের আগাছা, মনের ক্ষেতে আগাছা পরিষ্কার করার জন্য, মনের ক্ষেতে ফসল ফলাবার জন্য আমার পীর আমাকে প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণের ধরনটা কেমন, নমুনাটা কেমন? আমি যে আমার পীরের প্রশিক্ষণ গ্রহণ করব, মেহনত করব, এই মেহনতটাকে আগেই বলেছি তরিকতের মেহনত বলা হয়। আমার মনের ক্ষেতে আগাছা পরিষ্কার করার জন্য যে মেহনত করব এই মেহনতটাকেই তরিকতের মেহনত বলা হয়। কত প্রকার? দুই প্রকার, একটার নাম রিয়াজত আর একটার নাম মুজাহাদা। বলুন, বেফর্দা নারী নারী দেখার গুনাহ থেকে বাঁচাবার জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে রিয়াজত শিক্ষা দিয়েছেন। কিভাবে? নিচের দিকে তাকাই আর রাস্তা চলো, বেফর্দা নারী দেখার মতো গুনার সুযোগই আসবে না, তোমার সামান দিয়া বেফর্দা নারী চলে যাবে তোমার খবরই থাকবে না। তাহলে নিচের দিকে তাকাইয়া পথ চলার নির্দেশ দিলেন আল্লাহ কেন? রিয়াজত করাবার জন্য। কিসের জন্য? রিয়াজত করাবার জন্য। আর যদি অগত্যা কোনো বেফর্দা নারী চুর দৃষ্টিতে পড়েই যায় তখন রিয়াজতে কাজ হয় না, মুজাহাদা লাগে, তখন দৃষ্টি ফিরানোটা কঠিন হয়। ভিন্ন যুবতী নারীর উপর ভিন্ন যুবক পুরুষের দৃষ্টি পড়ে গেলে ফিরানোটা সহজ থাকে না কঠিন হয়? এই কঠিন কাজটা আপনি তরিকতের মেহনত ছাড়া করতে পারবেন না, তরিকতের মেহনত ছাড়া করতে পারবেন না। আপনাকে এই তরিকতের মেহনতটা করাবেন কে? যার নিজের ক্ষেতেই আগাছা বলে, যার নিজের ক্ষেত পরিষ্কার, ইনি জানেন এই আগাছা কিভাবে পরিষ্কার করতে হয়। এই জন্য মুরিদকে বলতে হবে তার পীরকে যে হুজুর আমি তো অমুক গুনার কাজটা ছাড়তে পারতেছি না, আমি তো বেফর্দা নারী দেখার গুণা ছাড়তে পারতেছি না, পীরকে বলতে হবে। না বললে, যেমন ভাবে রুগী ডাক্তারকে তার রোগের কথা না বললে চিকিৎসা করবে কিভাবে, ঠিক তেমনি ভাবে মুরিদ তার কোন গুণার অভ্যাস ছাড়তে পারতেছে না তার পীরের কাছে বলতে হবে, বললে পরে তিনি ব্যবস্থা দিবেন। এই বলাটার নাম তরিকতের ভাষায় এত্তেলা, বলাটার নাম এত্তেলা। আর বলার পরে তিনি যে ব্যবস্থা দিবেন তার ব্যবস্থাটা গ্রহণ করার নাম এত্তেবা, ব্যবস্থাটা গ্রহণ করার নাম। মুরিদের পক্ষ থেকে এত্তেলা দিতে হয় আর পীরের পক্ষ থেকে যে ব্যবস্থা দেওয়া হয় সেটা এত্তেবা করতে হয়, গ্রহণ করতে হয়। আপনি যদি আপনার পীরকে বলেন হুজুর বেফর্দা নারীর উপর আমার দৃষ্টি পড়ে গেলে আমি দৃষ্টি ফিরাতে পারি না, এতলা হইল, কি হইল এখন তিনি একটা ব্যবস্থা দিবেন, এই ব্যবস্থাটা আপনি পালন করবেন, পালন করার নাম ব্যবস্থাটা কি দিবেন? প্রথম ধারাবাহিকভাবে কতগুলি ব্যবস্থা আছে, সর্বপ্রথম ব্যবস্থা আপনার পীর আপনাকে বলে দেবেন যে হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো যুবক পুরুষ যদি কোনো যুবতী নারীর সৌন্দর্য লোভের দৃষ্টিতে দেখে, কোনো যুবক পুরুষ যদি কোনো যুবতী নারীর সৌন্দর্য লোভের দৃষ্টিতে দেখে, তাহলে হাসরের মাঠে তার চোখে গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। কেমন সীসা? সীসা গলন্ত হয় খুব ঠান্ডায় না আগুনের তাপে? সীসার মধ্যে আগুনের তাপ লাগলে সীসাও যখন আগুনের মতো গরম হয়, তখন সেটা পানির মতো তরল হয়ে যায়। এই রকম আগুনের মতো উত্তপ্ত তরল সীসা যেই ব্যক্তি ভিন্ন নারীর উপর থেকে দৃষ্টি ইচ্ছাকৃতভাবে ফিরায় না, রাসূল বলেন তার চোখে এই গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। আপনার পীর আপনাকে বলে দেবেন যখন ওই ভিন্ন নারীর প্রতি তোমার দৃষ্টি পড়ে গেল, ফিরাইতে পারো না, তখন ওই স্মরণ করবা রাসূল বলেছেন গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে, কেমন করে সহ্য করবা তুমি? এই কথাটা ধ্যান করবা। এই কথা ধ্যান করলে পরে গলন্ত সীসা চুকে দেওয়ার কষ্টের ভয়ে দৃষ্টি ফিরানো সহজ হয়ে যাবে। বলেন ব্যবস্থা দিতে পারবেন কে? যিনি নিজেই ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, না যিনি নিজে ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন তিনি দিবেন ব্যবস্থা। কিন্তু রুগী যদি পুরাতন হয় সাধারণ ওষুধে কাজ হয় না। বেফরদানারি দেখতে দেখতে দেখতে দেখতে দেখতে দেখতে যাদের অভ্যাসে পরিণত হয়, এরা গলন্ত সীসা চুকে ঢেলে দেওয়া হবে এই কথা বারবার স্মরণ করে ও চক্ষু ফিরাইতে পারে না। যে নূতন রুগী না পুরাতন রুগী, এই যে ফিরকে বলতে হবে, এক তেলা দিতে হবে, ফিরে ঔষধ পাল্টাইয়া দিবেন। ফিরে কি করবেন? এই সাধারণ রুগী না, এটা পুরান রুগী, এটা সাধারণ ওষুধে কাজ দিছে না, ঔষধ ফলটাই দাও। এখন কি ঔষধ দিবেন? এখন পীর বিবেচনা করবেন, মুরিদটা আমার ধনী না গরিব? মুরিদটা আমার ধনী না গরিব? যদি মুরিদটা ধনী হয় আর যদি বলে দেন একবার ভিন্ন নারী দেখলে ১০ টাকা সৎকা দিবা, দুইবার দেখলে ২০ টাকা সৎকা দিবা, এই কথা যদি ধনী মুরিদকে বলেন, হে ১০ বার দেখবো ১০০ টাকা সৎকা দিব তবুও দেখবো, মুরিদ যদি ধনী হয়, কারণ ১০০ টাকা সৎকা দেওয়া তার জন্য কোনো ব্যবহার হই না। কাজেই তিনি কি ঔষধটা দিবেন এটা আগে যাচাই করবেন, বিবেচনা করবেন, মুরিদটা আমার ধনী না গরিব? মুরিদ যদি এমন গরিব হয় যে সারাদিনে কামাই করে মাত্র ১০০ টাকা, নুন মরিচ পেঁয়াজ রসুন কিনতে তার ১০০ টাকা কোনো রকম হয় কি না, এইরকম যদি হয় তাহলে পীর সাহেব মুরিদকে বলবেন তুই মান্নত কর, মান্নত কর, একবার নারী দেখলে ১০ টাকা সৎকা দেব, দুইবার নারী দেখলে ২০ টাকা সৎকা দিব, ১০ বার নারী দেখলে ১০০টাকা সৎকা দিব। এশার নামাজের পরে যখন হিসাব করে দেখবে যে আমি রুজিও করছি ১০০টাকা, নারীও দেখছি ১০ বার, সারাদিন হার ভাঙ্গা খাটুনি খাইতে যা রুজি করছিলাম সৎকা দিয়া দিতে হয়, গড়ে গিয়ে দিয়ে খাবো কি, বিবি বাচ্চারা খাওয়াবো কি, তখন এই ডরে আগামী কাইলে আর দেখবে না। এই ঔষধ কার জন্য? হ্যাঁ, পুরাতন রুগী যদি ধনী হয় গরিব হয় তার জন্য, আর পুরাতন রুগীটা যদি ধনী হয় ১০০টাকা না ১০০০টাকা সৎকার মান্নত করলেও এ ১০০০বার দেখবো ১০০০০০ সৎকার দিব, তার জন্য এই ঔষধে কাজ হইত না। তার জন্য ঔষধ দিবেন, তুমি মান্নত করো, ইচ্ছা করে যদি একবার নারী দেখো ২ রাকাত নামাজ নফল নামাজ না পড়ে ঘুমাবে না, ২বার যদি দেখো ৪ রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাবে না, ৪বার যদি দেখো ৮ রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাবে না, ৫০বার যদি দেখো ১০০ রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাবে না, মান্নত করো আমার সামনে বসে, পীরের সামনে বসে যখন মান্নত করবে সারাদিনে ৫০বার নারী দেখছে, ঘুমাইবার সময় দেখা যায় ১০০ রাকাত নফল নামাজ পড়বো কোন সময় আর ঘুমাইবো কোন সময়, এই ডরে পরের দিন আর দেখবে না। কিসের মেহনত? তরিকতের মেহনত। কে করাবেন বন্ধ ফিরে? এত নিজেই ৫০০০ রাকাত নামাজের ব্যবস্থা দেওয়া দরকার, এত মুরিদ মেয়ে লোক নিয়ে দিন দেখ ২৪ ঘন্টা ইদার চলে, বুঝে থাকলে বল এবার বলুন, পীর মুরিদি ভন্ডদের কাজ না হক্কানি উলামায়ে কেরামের কাজ? এই জন্য পীর মুরিদির যোগ্য মুরিদ করার যোগ্য পীরের মধ্যে যে ৪টা যোগ্যতা থাকতে হবে, সবগুলি কথা যাদের মনে থাকবে না অন্তত পীরের কামিল পীরের সাইড যোগ্যতার কথা মনে রাখুন। মুরিদানকে কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, মুরিদানকে কোরআন শিক্ষা দিবেন, মুরিদানকে হাদিস শিক্ষা দিবেন, মুরিদানের মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করে মনের ক্ষেতের মধ্যে আল্লাহর ইবাদতের ফসল ফলাইয়া দিবেন, এই পীর কামিল পীর। আরো সহজ ভাবে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের বাংলায় একটা কথা বলে, গাছ তুমি কেমন ফলে পরিচয়। থানভী বলেন, পীর তুমি কামিল না ভণ্ড, তোমার মুরিদানের আমলে পরিচয়। যে পীরের কাছে বেনামাজি মুরিদ হইলে নামাজি হইয়া যায়, যে পীরের কাছে বেহর্দা মুরিদ হইলে পর্দাওয়ালা হইয়া যায়, যে পীরের কাছে সুৎকুর মুরিদ হইলে সুৎকুর থাকে না, যে পীরের কাছে গুসকুর মুরিদ হইলে গুসকুর থাকে না, যে পীরের কাছে মদকুর মুরিদ হইলে মদকুর থাকে না, যে পীরের কাছে গাঞ্জাকুর মুরিদ হইলে গাঞ্জাকুর থাকে না, এটা কামিল পীর। যে পীরের কাছে বেনামাজি মুরিদ হইলে বেনামাজি থাকে, বেহর্দা মুরিদ হইলে বেহর্দাই থাকে, সুৎকুর মুরিদ হইলে সুৎকুরই থাকে, গুসকুর মুরিদ দিলে গুসকুরই থাকে, মদকুর মুরিদ দিলে মদকুর থাকে, গাঞ্জা কুরমুরি দিলে গাঞ্জা কুরই থাকে, এটা বন্ধ। আল্লাহ আপনাদের আমাদেরকে বন্ধ পীর আর কামিল পীরের পার্থক্য দেখে আমাদের মনের আগাছা পরিষ্কার করার স্বার্থে, মনের মধ্যে ইবাদতের ফসল ফলাবার স্বার্থে আল্লাহ আমাদের সবাইকে কামিল পীরের হাতে ধরে আমাদের আত্মা পবিত্রকরণের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়াতে যারা শরীক হবেন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়েন, দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।